কথা তুমি যদি জানতে, এই হৃদয় চিরে যদি দেখো যেত, আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেশেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। ওই দুটি চোখ যেন জলে ফোটা পদ্ম, যত দেখিস না মিটে না, যত দেখিস না মিটে না। ভিড় দুটি পাতা টুকে পূর্ণিমা চাঁদ উঠে, হাসলে ঝরে পড়ে জ্যোৎস্না, হাসলে ঝরে পড়ে জ্যোৎস্না। আমি এই রূপ দেখে দেখি মরতে পারি, এমনি পারি ও বাঁচতে, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। ওই কালো কেশ তুমি ছাড়ালে যাপন, মেঘেরাও পেল যেন লাচা, মেঘেরাও পেল যেন লাচা। আকাশের তারাগুলো বাসর বাজিয়ে দিল, মধুময় হলো ফুল শয্যা, মধুময় হলো ফুল শয্যা। প্রভু এই রাত প্রভু যদি শেষ না হতো, জীবন বেলার শেষ প্রান্তে, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় চিরে যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে।